ঝুমুরু ঝুমুরু তোর পাদ পাউজি মতে প্রেমরে পাগল করিছি আজি গরি ঝুমুরু ঝুমুরু তোর পাদ পাউজি মতে প্রেমরে পাগল করিছি আজি এতে ফুলে হউচু কাহিকি ছাড়িতে তকরা বাজি এতে ফুলে হউচু কাহিকি ছাড়িতে তকরা বাজি গরি ঝুমুরু ঝুমুরু তোর পাদ পাউজি মতে প্রেমরে পাগল করিছি আজি আরে জগলা পাগলা তো কথারে হেবি নি রাজি গরি তেরছি নজর মারি নজর তোর ঘাইলা করুছি ছাতি মো যাইছি রে ছিটকি জানা গরি তেরছি নজর মারি নজর তোর ঘাইলা করুছি ছাতি মো যাইছি রে আরে রূপ তো এমিতি গরি লাগিছি চুমুকি জারি চেহারা তোর জ্বলুছি জ্বলুছি সতে কি ফুল ঝরে আরে তো পরি সুন্দরী দেখিনি এ সারা শহরে খোঁজি আরে তো পরি সুন্দরী দেখিনি এ সারা শহরে খোঁজি গরি ঝুমুরু ঝুমুরু তোর পাদ পাউজি মতে প্রেমরে পাগল করিছি আজি আরে জগলা পাগল মতে ছাড়িতে ছাড়িতে আজি চালিরে ফুটুছি ফুল করবি কি টিকে গেল দেখিল পরিকা ঝিও তু হেইছু তোতে মু পায়ে ভাল আলো রাগরে জান চালি ছাতি মো পড়িছি খালি লাগি যা ছাতি রে মোর আলো মো চুল বুলি আরে মানি যা কথা তু এই যা গরি তু রাজি আরে মানি যা কথা তু এই যা গরি তু রাজি গরি ঝুমুরু ঝুমুরু তোর পাদ পাউজি মতে প্রেমরে পাগল করিছি আজি গরি ঝুমুরু ঝুমুরু তোর পাদ পাউজি মতে প্রেমরে পাগল করিছি আজি এতে ফুলে হউচু কাহিকি ছাড়িতে নখরা বাজি এতে ফুলে হউচু কাহিকি ছাড়িতে নখরা বাজি এতে ফুলে হউচু কাহিকি ছাড়িতে নখরা বাজি এতে ফুলে হউচু কাহিকি ছাড়িতে নখরা বাজি এই